السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واستبق الباب وقدت قميصه من دبر وألف يا سيدها لدى الباب قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم قال هي راودتني عن نفسي وشهد شاهد من أهلها إن كان قميصه قد من قبل فصدقت وهو من الكاذبين وإن كان قميصه قد من دبر فكذبت وهو من الصادقين فلما رأى قميصه قد من دبر قال إنه من كيدكن إن كيدكن عظيم. قرآن الكريم سورة يوسف 25 নম্বর আয়াত থেকে আমরা আলোচনা পেশ করছি। পূর্বের আলোচনায় বলা হয়েছিল হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলাইখা তার নিজের দিকে আকর্ষণ করার জন্য বিভিন্ন ভাবে চেষ্টা করেছিল। তাফসীরে লেখে ইউসুফ আলাইহিস সালামের এক একটা অঙ্গ এগুলো প্রশংসা করছিল, তোমার চুলটা খুব সুন্দর। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামও সঙ্গে সঙ্গে উত্তর দিচ্ছিলেন যে আমার মৃত্যুর পরে, কবরে রাখার পরে আমার থেকে সর্বপ্রথম এই চুলটাই বিচ্ছিন্ন হয়ে যাবে। আবার বলল তোমার এই চোখটা খুব সুন্দর। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আমার মৃত্যুর পরে এই চোখটা পানি হয়ে যাবে, গলে যাবে, পচে যাবে এবং আমার গাল বেয়ে সেই পচা পানিগুলো ঝরতে থাকবে। বলল তোমার গাল খুব সুন্দর, বললেন এটা তো মাটির খোরাক। এভাবে তিনি জুলাইখার প্রত্যেকটা কথার উত্তর দিলেন এবং নিজেকে আখিরাত মুখী করলেন। মূলত আমাদেরও শিক্ষা, যখনই কোনো গুনাহের উদ্রেক হয়, মনের মধ্যে গুনাহের আকাঙ্ক্ষা হয়, তখন সঙ্গে সঙ্গে আল্লাহকে স্মরণ করা এবং এই ধারণা করা যে আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন। হাদিস শরীফে হাদিসে জিব্রাইল আল্লাহর রাসূলের কাছে একবার জিব্রাইল এলেন, বিভিন্ন প্রশ্ন করলেন। এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ দিকে। উদ্দেশ্য হল ইসলামকে একটা প্যাকেট করে দেওয়া। দীর্ঘ 23 বছর পর্যন্ত নবুয়াতের যে দাওয়াত পেশ করা হয়েছে এটাকে একটা প্যাকেট করে দেওয়া উদ্দেশ্য। সেজন্য জিব্রাইল একদিন আসলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরাম কেউই চিনতে পারলেন না। কাপড় চোপড় দেখে মনে হল একেবারে কাছের থেকে পরিষ্কার সাদা ধবধবে পোশাক পরে আসলেন। মনে হল যেন বাড়ির কাছের থেকেই এসেছেন, কারণ মুসাফের হলে তার পোশাক পরিচ্ছদ দেখে ময়লা কাপড় ময়লা থাকে। অপরদিকে কেউ চিনতে পারলেন না, হাদিসে বলা হয়েছে ওয়ালা ইয়ারিফুহু মিন্না, আমাদের থেকে কেউই তাকে চিনতে পারল না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দরজার কাছে এসে জিজ্ঞেস করল মান মুহাম্মদ, মুহাম্মদকে মুহাম্মদকে। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে এরকম ডাকতেন না, আদবের সঙ্গে ডাকতেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, হে আল্লাহর রাসূল। অবশ্য আমাদের দেশের মিলাদ পন্থী যারা তারা কি করে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, হে রাসূল, হে হাবিব। তো যাই হোক, এগুলো বেয়াদবি, সাহাবায়ে কেরাম এভাবে ডাকেন নাই কখনো। আর একদিকে দরজার কাছে এসে অনুমতি চাইল, এতে বোঝা যায় যে লোকটা আদব সম্পর্কে খুব ভালো জানে। এক জায়গায় প্রবেশ করতে হলে অনুমতির প্রয়োজন, অনুমতি দেওয়া হলো, আসলো, এসে বসলো। নামাজে আমরা যেরকম তাশাহুদে বসি এরকম, এতে মনে হয় লোকটা খুব আদব আখলাক ভালো জানে, কিন্তু হাঁটু দুটোকে মিলিয়ে দিল আল্লাহ রাসূলের হাঁটুর সঙ্গে, এতে মনে হলো যে একটা গ্রাম্য অশিক্ষিত লোক। একজন বড় মানুষের সঙ্গে বসতে হলে একটু দূরত্ব বজায় রেখে বসা, তা না করে সে হাঁটু দুটোকে আল্লাহর নবীর হাঁটুর সঙ্গে মিলিয়ে দিল। এরপরে কোন কোন রাওয়ায়েতের তাফসীর ব্যাখ্যা থেকে বোঝা যায় হাত দুটো আল্লাহর রাসূলের হাঁটুর উপর রাখলো, ওয়াদা ইয়াদাইহি আলা ফাকিদাইহি, আল্লাহর নবীর রানের উপরে তার হাত দুটো রাখলেন। সাহাবায়ে কেরাম এই উল্টা পাল্টা ভাব দেখে একদিকে তেমন আশ্চর্য হচ্ছিলেন, আর একদিকে অপেক্ষায় ছিলেন দেখি লোকটা কি বলে। প্রশ্ন শুনে সবাই খুশি হলেন, ইসলামের মূল বিষয়গুলো জিজ্ঞেস করলেন। প্রথম প্রশ্ন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি মাল ঈমান, আমাকে বলুন ঈমান কি জিনিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আন তুমিনা বিল্লাহি ওয়াহদাহু, তুমি আল্লাহ এক আল্লাহর প্রতি ঈমান রাখবে, বিশ্বাস স্থাপন করবে, তার ফেরেশতাদের প্রতি, রসুলদের প্রতি, এভাবে কিতাবের প্রতি, এই সবগুলো পরকালের প্রতি। এরপরে লোকটা দ্বিতীয় প্রশ্ন করল, মাল ইসলাম, ইসলাম কি জিনিস। এবারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি মুখে সাক্ষী দিবে, আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই, এ সাক্ষী দিবে, মুখে সাক্ষী দেওয়া। এরকম আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, ওয়া আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, আল্লাহর বান্দা, আল্লাহ না, আল্লাহর কোন অংশও না। এরকম ভাবে আন তুকিমাস সালাত, সালাত কায়েম করবে, যাকাত আদায় করবে, এই আমলগুলো বয়ন করে দেওয়া হলো। তৃতীয় নম্বর প্রশ্ন করল, মাল ইহসান, ইহসান কি জিনিস। ইহসান মানে ইখলাস, আমরা কথায় কথায় বলি ইখলাসের সাথে কাজ করি। ইখলাস কাকে বলে, আং তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ, আল্লাহকে যেন তুমি দেখতে পাচ্ছ, সরাসরি আল্লাহর ইবাদত করো। ফাইন লাম তাকুন তারাহু, আর যদি তুমি আল্লাহকে দেখতে না পাও, আল্লাহকে দেখতে পাচ্ছ না তুমি, তো এই ধারণা করো, ফাইন্নাহু ইয়ারাকা, তিনি তোমাকে দেখতে পাচ্ছেন, আল্লাহ তাআলা সর্বাবস্থায় আমাদেরকে দেখতে পাচ্ছেন। এই ধারণা যদি আমাদের থাকে তাহলে গুনাহ করা যাবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, আল্লাহর পক্ষ থেকে দলিল প্রমাণ দেখতে পেলেন, এজন্য তিনি আল্লাহর কাছে আশ্রয় চাইলেন। ক্বালা মা'আদাল্লাহি, আল্লাহর পানা চাইলেন, গত আলোচনায় গেছে এটা। এরপরে কি করবেন, গুনাহ যদি দেখা যায় সামনে চতুর্দিকে গুনাহের রাস্তা খোলা, এখন কি করব? এটা অনেকের প্রশ্ন যে হুজুর এখন তো গুনাহের থেকে বাঁচার কোনো উপায় নেই, বিভিন্ন লাইনে প্রশ্ন থাকে। এই জন্য একটা উসুলও তৈরি করা হয়েছে, ইযা তুলিতা বিবালা আইনে ফাখতার আহওয়ানাহুমা, যখন তুমি দেখো দুই দিকই বিপদ তাহলে সহজ যেটা ওটা গ্রহণ করো। কিন্তু এটা শরীয়তের কোন উসুল না, শরীয়তের উসুল হচ্ছে তুমি আল্লাহর কাছে পানা চাও। ইউসুফ আলাইহিসসালামের আজকের যে ঘটনা যেটা হবে, যেটা তেলাওয়াত হবে, এটা এটারই সাক্ষী। ওয়াস্তাবাকাল বাবা ওয়াকাদদাত কামীসাহু মিন দুবুরিন, ইউসুফ আলাইহিসসালাম দেখলেন যে দরজা বন্ধ, চতুর্দিকে দেয়াল, বাঁচার উপায় কি? উনি বসে বসে চিন্তা করেন নাই যে আমার কি করতে হবে। এই জন্য মোমিনরা একদিকে আল্লাহর কাছে দোয়াও করবে আর একদিকে বাঁচার চেষ্টাও করবে। এই সুরত থেকে সেটা বোঝা গেল। ওয়াস্তাবাকাল বাবা ওয়াকাদদাত কামীস ওয়াস্তাবাকা, দুজনে দৌড় দিলেন। তার মানে ইউসুফ আলাইহিসসালাম যখন দৌড় দিলেন, জুলাইখা মনে করলো কোথায় যাবে, দরজা তো বন্ধই আছে। ইউসুফ আলাইহিসসালাম আল্লাহর নবী, আল্লাহর উপরে এতটুকু ভরসা আসে আসছে যে দরজা পর্যন্ত যাওয়ার ক্ষমতা আমার। এরপরে দরজা খোলার দায়িত্ব কার? এটাই মোমিনদের ইমান, এটাই এই সূরার সবচেয়ে বড় শিক্ষা। ওয়াস্তাবাকাল বাবা, ইউসুফ আলাইহিসসালাম যখন দৌড় দিলেন, পিছনে পিছনে জুলাইখাও দৌড় দিল, দেখলো দরজা খুলে গেছে। ইউসুফ আলাইহিসসালাম যখন দরজা পর্যন্ত গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইউসুফ তোমার কাজ ছিল এ পর্যন্ত আসার, আমার নিয়ম হল মানুষ নিজের চেষ্টা যে পর্যন্ত আছে সে পর্যন্ত ব্যয় করবে, মানুষ নিজের ক্ষমতা যে পর্যন্ত আছে এই পর্যন্ত যদি ব্যয় করে আমার কাছে দোয়া করে প্রার্থনা করে সাহায্য চায়, বান্দার ক্ষমতা যেই পর্যন্ত শেষ হয় আমার সাহায্য ওইখান থেকে শুরু হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ইউসুফ তোমার ক্ষমতা ছিল দরজা পর্যন্ত আসার, তুমি সে পর্যন্ত আসলে, বাকি দরজা খোলার দায়িত্ব তোমার না, খোলার দায়িত্ব কার? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে একটা নয় দুটো নয়, জুলাইখা যে সাতটা দরজা বন্ধ করেছিল সব দরজাগুলো খুলে দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিসসালামের ইতিহাস এরকমই, যখন তিনি নমরুদের রোশানলে পড়লেন, মূর্তি ভাঙলেন। এই জন্য মমিনরা মূর্তি তৈরি করে না, মমিনরা মূর্তি পাহারাও দেয় না। আমাদের তো এখন মূর্তি তৈরির কি আছে কালচার শুরু হয়েছে, রাস্তার মোড়ে মোড়ে মূর্তি, বিভিন্ন জায়গায় মূর্তি। ইব্রাহিম আলাইহিসসালাম যখন মূর্তি তৈরি করলেন, মূর্তি ভাঙলেন, এর অপরাধে তাকে আগুনে নিক্ষেপ করা হচ্ছে। আল্লাহর ফেরেশতা জিব্রাইল এসে সাহায্যের জন্য আবেদন করল। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমি তো জিব্রাইলের পক্ষে কাজ করার জন্য আগুনে নিক্ষিপ্ত হচ্ছি না। মিকাইল আসলো, ইসরাফিল আসলো, সব ফেরেশতার এক একজন করে আসলো, আর উনি একই উত্তর দিচ্ছেন যে আমি তো আল্লাহর তা ওহীদের দাওয়াত দেওয়ার কারণে বিপদের সম্মুখীন হয়েছে, আল্লাহ সাহায্য করবেন। ইব্রাহিম আলাইহিসসালামকেও যখন আগুনে নিক্ষেপ করা হল, এরপরে আর তার কোনো ক্ষমতা নেই, এরপরে ক্ষমতা কার? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইব্রাহিম আগুনে নিক্ষেপ হওয়া পর্যন্ত তোমার লড়াই করার ক্ষমতা ছিল, তোমার তার সঙ্গে ঝগড়া করার ক্ষমতা ছিল, তুমি তা করেছ, আগুনে নিক্ষেপ হওয়ার পরে আর তোমার কোনো ক্ষমতা নেই, এরপরে ক্ষমতা কার? কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আগুনকে হুকুম দিলেন, খবরদার আগুন, আমার ইব্রাহিমের জন্য কোনো কষ্ট না হয়, ঠান্ডা হয়ে যাও, এমন ঠান্ডা আবার হয়ে যেও না যাতে তার কষ্ট হয়, বারদাও ওয়া সালামান। আজ বি জো কর ইব্রাহিম কাইমা পয়দা, ও মুসলমান আজকেও যদি সেই ইব্রাহিমের মতো ইমান তৈরি করতে পারো, তাও ঠিক থাকে, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে যে আল্লাহ সাহায্য করেছিলেন সে আল্লাহ জীবিত আছেন কিনা? আজ বীজ করে ইব্রাহিম কা ইমা পয়দা, আগ কর সকতি হ্যায় আন্দাজে গুলিস্তা পয়দা। এরকম সব জায়গায় এই অবস্থায় কোন নবী ঘরে বসে বসে দোয়া করেন নাই, দোয়া করেছেন মাঠে গিয়ে। মাঠ বলতে আবার ভিন্ন মাঠ না। মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ফেরাউনের কবল থেকে বনি ইসরায়েলকে মুক্ত করে নিয়ে রওনা হলেন, রাস্তা ভুল করে চলে গেছেন নদী পথে, সামনে নদী পিছনে ফেরাউনের বাহিনী, এখন কই যাইবে? বনি ইসরায়েল বলল যে মূসা, এ পর্যন্ত তো আমরা ফেরাউনের গোলামি করলেও ভালো ছিলাম, জীবনটা বাঁচত, তোমার কথায় সাড়া দিয়ে এখন তো জীবনটাই চলে যাবে, ওই যে ফেরাউনের বাহিনী দেখা যাচ্ছে আর সামনে নদী, কোথায় যাব? তুমি আমাদের কি বিপদে ফেললে? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে আবেদন করলেন, রব্বুল আলামিন, সামনে নদী পিছনে ফেরাউনের বাহিনী, কোথায় যাব, কি করব? আল্লাহ রাব্বুল আলামিন এখানেও সে একই কথা বললেন, মূসা, তোমার ক্ষমতা ছিল বনি ইসরায়েলকে মানুষের গোলামির থেকে মুক্ত করানো, তা করেছ, এবারে তোমার সামনে নদী পিছনে ফেরাউনের বাহিনী, তোমার ক্ষমতা শেষ। ফাকুল নাযরিব বিআসাকাল বাহরা, তোমার হাতের লাঠি নদীতে ছেড়ে দাও, হাতের লাঠিগুলো নদীতে ছেড়ে দাও। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম নিজের হাতের লাঠি সমুদ্রে ছাড়লেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বারোটা রাস্তা করে দিলেন। কেন, বনি ইসরায়েলের ভাগ মানে গোত্র ছিল কয়টা? ইউসুফের ভাই কয়জন ছিল? বারো জন ছিল, বারো জন গোত্রের জন্য বারোটা রাস্তা করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এভাবেই যুগে যুগে মুমিনদেরকে সাহায্য করেছেন। এখন মুমিনরা আল্লাহর সাহায্য পাবে কোথেকে? সেই ইব্রাহিমের ঈমান আছে। মিসলে কালিম হো আগর মারেকা আজমা কুই আজ বি আতি হ্যায় কোহে তুর সে বঙ্গলা তখফ। যদি সত্যিকার অর্থে সেই মূসার মতো তাওহীদ ভিত্তিক ঈমান অর্জন করতে পারো, ইব্রাহিমের মতো ঈমান তাওহীদ ভিত্তিক অর্জন করতে পারো, তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন মূসা ইব্রাহিম ইউসুফকে সাহায্য করেছেন সে আল্লাহ জীবিত আছেন কিনা? লা নিদ্দা ওয়ালা যিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিয়ুন রাব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা ইন শিতা মিনাল খাওফি আমানা ওয়া সালামা ফাবুদুহু ইয়াকিনান বিগুদুফি ওয়া আসালা। যদি সত্যিকার অর্থে আল্লাহ সাহায্য পেতে চাও তাহলে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। এখন মানুষ আকীদার ক্ষেত্রে গণ্ডগোল, আমলের ক্ষেত্রেও গণ্ডগোল। আমার দেশের মানুষের আকীদা দুই রকম আছে, একদল তো হিন্দুদের আকীদা বিশ্বাসী সবকিছুই আল্লাহ, ওয়াহদাতুল উজুদ সুফিবাদের মূল ভিত্তি, ওয়াহদাতুল উজুদ, আল্লাহর কোন ভিন্ন অস্তিত্ব নেই, দুনিয়া সব একটা অস্তিত্ব, এজন্য আপনার মধ্যে আল্লাহ আছে, আমার মধ্যে আল্লাহ আছে, পানির মধ্যে আল্লাহ আছে, মাছের মধ্যে আল্লাহ আছে, গাছের মধ্যে আল্লাহ আছেন, বলদের মধ্যে আল্লাহ আছে, হিন্দুরা যেটা বলে সর্বৈশ্বরবাদ। এখান থেকে আমাদের মুসলিম সমাজেও এই সর্বৈশ্বরবাদের আকীদা আছে, যেটার প্রবর্তক হলো মোহাম্মদ ইবনে আরাবি, ইবনে আরাবি শায়খে আকবার মহিউদ্দিন ইবনে আরাবি, বড় পীর। এই বড় পীর মহিউদ্দিন ইবনে আরাবি হল ওয়াহদাতুল উজুদের প্রতিষ্ঠাতা, এই আকীদার জন্মদাতা। তার মানে সবকিছুর মধ্যে আল্লাহ আছে, যখন সবকিছুর মধ্যে আল্লাহ আছে কাজে আল্লাহকে সিজদা করতে হবে, তো পীরের মধ্যেও আল্লাহ আছে, পীরকেও সিজদা করতে হবে, গাছের মধ্যে গাছকেও সিজদা করতে হবে। এরকম ভাবে গায়রুল্লাহ সিজদা করাকে জায়েজ করলো। এই পন্থী আমাদের দেশে আছে। আর এক দল তারা চিন্তা করলো না সবকিছুর মধ্যে আল্লাহ এটা না, তবে বান্দা ইবাদত করতে করতে আল্লাহর সঙ্গে মিলে যায়, এইটার নাম হল হুলুল। আগেরটার নাম ছিল কি? ওয়াহাদাতুল উজুদ, মানে এক অস্তিত্ব, বিশ্ব একটা অস্তিত্ব দিয়ে সৃষ্টি, একটা অস্তিত্ব থেকে সবকিছু। আল্লাহর অস্তিত্বে সব অস্তিত্ববান, সব একটার মধ্যে সীমাবদ্ধ, কোন আলাদা কিছু নেই। কাজে সেক্ষেত্রে আপনার মধ্যে আল্লাহ, আমার মধ্যে আল্লাহ, গাছের মধ্যে আল্লাহ, মাছের মধ্যে আল্লাহ, এই জন্য ওরা এই সবগুলোকে পূজা করে। বট গাছ দেখলে নমস্কার দেয়, বড় বলদ দেখলে নমস্কার দেয়, একটা যদি অসামান্য কিছু দেখে তাহলে কি করে পূজা দেয়, কারণ ওর মধ্যে আল্লাহ আছে। এটা হিন্দুদের আকিদা, আমাদের ধর্মে সুফিবাদের আকিদার মুহাইয়্যিদ্দিন ইবনে আরাবীর আকিদা ছিল এটা, ওয়াহদাতুল উজুদ। এটার নাম কি? ওয়াহদাতুল উজুদ। এগুলো জানা প্রয়োজন আছে। দ্বিতীয় আরেকটা গ্রুপ সুফিবাদের, এরা আবার এই পর্যায়ের না। এরা বলেন যে আল্লাহ ভিন্ন, বান্দা ভিন্ন, তবে বান্দা ইবাদত করতে করতে আল্লাহর সঙ্গে একাকার হয়ে যায়। যেমন চা, চা কাকে বলে? পানি, চিনি, চায়ের পাতি, তিনটা মিললে পরে কি হয়ে যায়? চা আলাদা, চিনি আলাদা, পানি আলাদা, কিন্তু যখন গরম পানির ভিতরে চিনি দেওয়া হয়, চা ছাড়া হয়, তখন কি আলাদা থাকে না? একাকার হয়ে যায়, তখন আর আলাদা করা সম্ভব হয় না। অর্থাৎ চিনিটা পানির সঙ্গে মিশে একাকার হয়ে গেছে। এইটার নাম হল হুলুল, মানে আল্লাহ বান্দার মধ্যে প্রবেশ করেন, অবতার, বান্দা আল্লাহর সঙ্গে একাকার হয়ে যায়। এই আকিদাটা আমাদের দেশের সুফিবাদের সবার মধ্যেই পাওয়া যায়, প্রায় শুনবেন বক্তার আওয়াজ করেন, গপ্তে মনসুরে আনাল হাক গাছতে মাস্ত। মনসুর হাল্লাজ নামে এক লোক ছিল বাগদাদে, এ ছিল এই সুফিবাদের একজন প্রতিষ্ঠাতার মধ্যে একজন। এ লোকটা কখনো হিন্দু হতো, কখনো খ্রিস্টান, রাস্তা পাগল আর কি। এক পর্যায়ে গিয়ে সেই আকিদা প্রচার করতে শুরু করলো যে বান্দা ইবাদত করতে করতে আল্লাহর সঙ্গে একাকার হয়ে যায়, চিনি যেমন পানির সঙ্গে মিশে যায় এরকম একাকার হয়ে যায়। এবং সে জিকির শুরু করলো, আনাল হক, আনাল হক, আমি আল্লাহ, কারণ আল্লাহ যখন আমার সঙ্গে মিশে গেছে, আমার অস্তিত্ব ভিন্ন নাই, আমি আল্লাহ হয়ে গেছি। এই জিকির যখন শুরু করলো, বাগদাদের সমস্ত ওলামা ইকরাম ঐক্যবদ্ধ হয়ে, তৎকালীন খেলাফতুল মুসলিমিন ছিল, খলিফা ছিল, তার দরবার আবেদন করলো একে কতল করার জন্য। বাগদাদের সমস্ত ওলামা ইকরাম তাকে কতল করলো, ঐক্যবদ্ধ জবাই করে তাকে হত্যা করা হলো। কিসসা এ পর্যন্ত শেষ। তারিখুল উমাম, তারিখে বাগদাদ, যত কিতাব আছে, তারিখুল বিদায় ওয়ান নেহায়া, সব কিতাব এই পর্যন্ত শেষ। তাকে কতল করে দেওয়া হয়, কুতিলা আলা জান্দাকাতিহি, তার এই জিন্দিকি আকিদা, কুফুরি আকিদার কারণে হত্যা করে দেওয়া হয়। আমার দেশে শুনবেন এরপরে কি তৈরি করেছে, এরপরে শুরু হলো গাছগুবি, যেগুলো কোনো কিতাবে নাই, ইতিহাসে কোনো পাতায় পাবেন না। মনসুর হাল্লাজের রক্তের থেকে এরপর আনাল হক শুরু হলো, শেষ পর্যন্ত আগুনে পোড়াইলো, পোড়ানোর পরে ছাইতে আনাল হক বলা শুরু করলো, শেষ পর্যন্ত ছাইগুলোকে দাজলায় ফেলে দিল পানিতে, পানি উদ্বেলিত হয়ে উঠলো এবং সেখান থেকে আবার আওয়াজ আসলো আনাল হক। শেষ পর্যন্ত বাদশাহ আর ওই যে একশো একজন আলেমরা ফতোয়া দিল, তারা সব গিয়ে মাপ চাইল, তার বাপায় ঠান্ডা হয়ে গেছে। নাটক, এই নাটক সাজাই পিসাব রওয়াজ করে এবং এদেশের বড় বড় পিসাব রওয়াজ করে, বড় বড় পীরদের বইতে আছে এই কেসটা। বলে বলে কি, গপ্তে মনসুর আনাল হক গাছতে মাস্ত, মনসুর হাল্লাদ আনাল হক বলেছিল। এই দেশের অনেক পীরদের মুরিদেরও জিকির করে, আইনাল হক, আইনাল হক, মানে আনাল হক, মানে আমি আল্লাহ, আল্লাহর সঙ্গে একাকার হয়ে গেছে, এখন আর কোন ভিন্ন অস্তিত্ব নেই। এই আকিদা মানে শিরক আকিদা, মুশরিক। এরা জিকির করলে আর দোয়া করলে সেই দোয়া কবুল হবে? এই জন্য মনে রাখতে হবে, মনসুর হাল্লাজকে কুতিলা আলা কুফরিহি, ওলামা ইকরাম ফতোয়া দিয়ে হত্যা করেছেন তাকে, যেহেতু সে কুফরি আকিদা পোষণ করত। আর আমার দেশের হুজুররা ওয়াজ করে বলেছে আল্লাহর ওলি ছিল, বাগদাদের ওলামা ইকরাম তাকে চিনতে পারে নাই, তাহলে সমস্ত ওলামায় ভুল করেছেন। তাহলে ল্যাংটা ফকিররা যদি বলে যে ওলামারা কি বোঝে, অসুবিধা কি? আপনি তো সে একই প্রবক্তা, যে বাগদাদের সমস্ত ওলামা ইকরাম ভুল করেছেন, মনসুর হাল্লাজ আল্লাহর ওলি তাকে চিনতে পারে নাই। এই সমস্ত আকিদা আমার দেশে প্রচার করা হয়, আর এটার নাম হচ্ছে হলুল, বান্দা আল্লাহর সঙ্গে একাকার হয়ে যায়। এই আকিদা লেখা আছে তাফসির কিতাবে, তাফসির মাজহারি করে দেখেন, ইন্নি আলামু মা লা তাআলামু, তাফসির আকিদা লেখা আছে। ইসলামিক ফাউন্ডেশন বাংলা করেছে, সেখানে এটাই লিখেছে, বান্দা এবাদত করতে করতে আল্লাহর সঙ্গে একাকার হয়ে যায় সত্তাগত ভাবে। ফাউন্ডেশন তর্জমা করেছে সত্তাগত ভাবে, তাহলে ইসলামিক ফাউন্ডেশন থেকেও এই তর্জমা করে, আর আরবি তাফসীর কিতাবে লেখা থাকে, তাহলে বিশ্বাস করতে অসুবিধা আছে কিছু? এইভাবে ভারতবর্ষের ইসলামকে মদিনার ইসলাম থেকে আলাদা করে এইভাবে খ্রিস্টান এবং ইহুদিদের চক্রান্ত, ইংরেজদের চক্রান্তের মাধ্যমে এক শ্রেণী ওলামায়ে কেরামরা সুফিবাদের নামে ইসলামের মধ্যে ওয়াহদাতুল উজুদ আকীদা এবং ইসলামের মধ্যে সেই কিসের আকীদা, হলুলের আকীদা প্রবেশ করাইল। এবং কি আশ্চর্য, আমি সকালে দেখাইছি কয়েকজনকে, বইতে লেখা আছে যে এই পর্যায়ে আল্লাহওয়ালা হয়ে গেলে তখন এবাদত করা তার জন্য কুফুরি, এবাদত করলে কাফের হয়ে যায়, সে এবাদত লাগে না। এইরকম মুসলমানদের আল্লাহ তারা সাহায্য করবেন সেই অঙ্গীকার কোথাও করেন নাই। এই জন্য দেখতে হবে আজকের যে সূরা ছিল, ইব্রাহিম আলাইহিস সালাতুসসালামকে আল্লাহ সাহায্য করেছেন, ইউসুফকে আল্লাহ তারা সাহায্য করলেন, ওয়াস্তাবাকাল বাবা, ইউসুফ আলাইহিস সালাতুসসালাম দৌড় দিলেন, পিছনে পিছনে জুলাইখাও দৌড় দিল, ওয়াকাদ্দাত কামিসাহু মিন দুবুরিন, এবং পিছনের থেকে জামা টেনে ধরল যে কারণে ইউসুফের পিছনের জামা ছিঁড়ে গেল। ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিলেন, দরজা কি এরপরে খুলে গেছিল না বন্ধ ছিল? এখন দুনিয়ার সব মিলে ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে দোয়া করে বসে বসে, এই দোয়া কবুল হবে নাকি? আল্লাহ তাআলা এমন কোন ঠিকাদারে নেন না যে মুসলমান নাম দিলেই সাহায্য করতে হবে, যারা মুমিন আল্লাহ তাআলা তাদের সাহায্য করেছেন। ওয়াস্তাবাকাল বাবা অকাদ্দাত কামিসাহু মিন দুবুরিন, পিছন থেকে জামা ছিঁড়ে ফেলল, ওয়ালফায়া সাইয়্যিদাহা লাদাল বাব, দৌড় দিয়ে যখন গেলেন দরজা খুলে গেল, দৌড় দিয়ে নিচে নামলেন, দেখেন যে আজিজে মেসের জুলাইকার স্বামী সামনে হাজির, তিনি তার অফিস থেকে বা বাইরে যে কাজে গিয়েছিলেন সেখান থেকে সে হাজির, আর ওনারাও দুজন গিয়ে একজন আগে একজন পিছনে হাজির হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে জুলাইখার ভোল পাল্টে গেল, যুবক ভাইদেরকে বলছি যারা মেয়েদের পিছনে ঘোরো আর এতিমের মতো গিয়ে মহিলা কলেজের সামনে বসে থাকে, মহিলা কখন বের হবে, কি অসহায় এতিম। মাঝে মধ্যে আজিমপুর দিয়ে যাই, দেখি যে ছেলেরা কিভাবে রাস্তার ওই পাশে এতিমের মতো বসে আছে, কখন কলেজটা ছুটি হবে আর একটা মেয়ে বের হবে। এই যুবকদের জন্য আল্লাহ তাআলা বলছেন, দেখাই দিচ্ছেন কিভাবে সঙ্গে সঙ্গে সে বিরুদ্ধে চলে গেল। কালাত মা জাযাউ মান আরাদা বি আহলিকা সুআন ইল্লা আন ইউসজানা আও আযাবুন আলীম। মহিলা জুলাইখা ইউসুফ আজিজ মিসরকে দেখা মাত্র সে বলল, মা জাযাউ মান আরাদা বি আহলিকা সুআন, দেখছেন আপনার ঘরের কৃতদাস সে আপনার পরিবারের সঙ্গে অপকর্ম করতে চাইল, আর এরকম অপরাধ করতে দিয়ে চায় তার শাস্তি কি হতে পারে? শাস্তিটাও বলে দিল, ইল্লা আইয়ুস জানা, হয়তো তাকে জেলখানায় পড়তে হবে, আও আযাবুন আলীম, অথবা মর্মন্তুদ শাস্তি তাকে দিতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ইউসুফ আলাইহিসসালামের বিরুদ্ধে সে অভিযোগ করল, ইউসুফ আলাইহিসসালাতুসসালামও যেহেতু তার অভিযোগ তার বিরুদ্ধে এসে গেছে, তিনি জুলাইখার তারপরে সম্মান রেখেছেন, তিনি বললেন, হি আরাওয়াদাতনি আন নাফসি, বরং সেই আমাকে তার দিকে আকৃষ্ট করতে চেয়েছিল, আমি পালিয়েছি, এতটুকু বলেন, এর বেশি কিছু আর বলেন নাই। এবারে একজনে দাবি করলো ইউসুফ দোষী, আর একজনে দাবি করলো যে না জুলাইখা দোষী, এখন সাক্ষী দিবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবেই মুমিনদেরকে সাহায্য করেন, যে সত্যিকার অর্থে আল্লাহর উপরে ঈমান রাখা যায়, আল্লাহ রাব্বুল আলামিন পদে পদে মুমিনদেরকে সাহায্য করেন। এখানেও সাক্ষীর ব্যবস্থা করা হলো, সাক্ষী দিল, ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা, আহলিহা জুলাইখার পরিবারের কোন একজন, শাহিদা শাহিদুন, শাহিদা মানে সাক্ষী দিল, শাহিদুন মিন আহলিহা, জুলাইখার পরিবারের কোন একজন সাক্ষী, কি সাক্ষী দিল, ইনকানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন, ইনকানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন, যদি ইউসুফের জামা সামনের দিক থেকে খোলা থাকে فصدقت তাহলে মনে করতে হবে জুলাইকা সত্যবাদী, ওহুয়া মিনাল কাযিবিন ইউসুফ মিথ্যাবাদী, ওয়া ইন কানা কামিসুহু কুদামিন দুবুরিন অপরদিকে যদি ইউসুফের জামা পিছন দিক থেকে ছেঁড়া থাকে, মিন দুবুরিন পিছনের দিক থেকে ছেঁড়া থাকে, ফাকাযাবাত তাহলে মনে করতে হবে জুলাইকা দোষী, জুলাইকা নিজে টান দিয়েছিল, ওহুয়া মিনাস সাদিকিন ইউসুফ সত্যবাদী। এবারে একটা দিক পাওয়া গেল বিচারের জন্য, আজিজে মেসের জামাটা দেখল, আলাম্মা রাআ কামীসাহু কুদ্দামিন দুবুরিন ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন্না ইন্না কাইদাকুন্না আযীম, যখন দেখলেন যে জামা পিছনের দিক থেকে ছেঁড়া তখন তিনি বুঝতে পারলেন যেটা জুলাইখাই দোষী, তারই এটা অন্যায়। তিনি তাকে বুঝালেন ইন্নাহু মিন কাইদিকুন্না, এটা তোমাদের চক্রান্তের অংশ, মেয়ে লোকদের যে চক্রান্ত থাকে, সব মেয়ে লোকদের না, তোমাদের চক্রান্তের অংশ, মেয়ে লোকদের প্রশংসা কোরআন শরীফে আছে, আমি সেই আলোচনা ইনশাল একটু পরে করছি। ইন্না কাইদাকুন্না আযীম, নিশ্চয় তোমাদের চক্রান্ত ষড়যন্ত্র মারাত্মক, বোঝা গেল শয়তানের চেয়েও মেয়ে লোকের চক্রান্ত মারাত্মক, কারণ কোরআনুল করিমে আল্লাহ রাব্বুল আলামিন শয়তান সম্পর্কে বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, শয়তানের ষড়যন্ত্র শয়তানের চক্রান্ত অত্যন্ত দুর্বল, শয়তানের তাকে কি বলেন আল্লাহ তাআলা দুর্বল বলেছেন, আর মেয়ে লোকদের চক্রান্তকে কি বলেছেন ইন্না কাইদাকুন্না আযীম, তোমাদের চক্রান্ত বড় মারাত্মক। বোঝা গেল যে সমস্ত মেয়ে লোকেরা চক্রান্ত করে তাদের কথা বলা হচ্ছে, সব মেয়ে লোকদের না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ে লোকদের প্রশংসাও করেছেন, কামুলাত মিনান নিসাই মা লাম ইয়াকমুলুর রিজাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অনেক মেয়ে লোকেরা এত মর্যাদা এবং পূর্ণতা অর্জন করেছেন যা অনেক পুরুষে করতে পারে নাই। হযরতে মারিয়াম আলাইহিসসালাম, এরকম ফেরাউনের স্ত্রী হযরত আয়েশা, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না, এরকম মেয়ে লোকদের কথা এখানে বলা হয় নাই। এই যুগেও যদি এরকম কোন মেয়ে লোক থাকে তাদের কথা বলা হয় নাই, এটা বলা হচ্ছে কাদের কথা, লূত আলাইহিসসালামের স্ত্রী ছিল নবীর স্ত্রী, জঘন্য খারাপ ছিল, এরকম নূহ আলাইহিস সালামের স্ত্রী অপরাধী ছিল, এরকম মেয়ে লোকদের সম্পর্কে বলছেন আলা ইন্নাহু মিন কাইদিকুন্না, এটা তোমাদের গভীর ষড়যন্ত্র চক্রান্তের অংশ, ইন্না কাইদাকুন্না আযীম, নিশ্চয় তোমাদের চক্রান্ত ষড়যন্ত্র বড় মারাত্মক। ইউসুফ আরদ আন হাদা, জুলাইখাকে ধমক দিয়ে ইউসুফকে বুঝালেন ইউসুফ আরদ আন হাদা, হে ইউসুফ তুমি এর থেকে মুখ ফিরিয়ে রাখো, অর্থাৎ তুমি শান্ত থাকো, তুমি কোন এ নিয়ে আর বাড়াবাড়ি করো না। আস্তাগফিরিলি যামবিকি, জুলাইখাকে বললেন যে তুমি তোমার গুনার জন্য ক্ষমা চাও আল্লাহর কাছে, ইন্নাকি কুনতি মিনাল খাতিইন, নিশ্চয় তুমি এখানে অপরাধী, তুমি অন্যায় করেছ। আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষীর ব্যবস্থা করলেন, সাক্ষীটা কে ছিল, তাফসিরে বিভিন্ন রকমের মন্তব্য আছে, কেউ কেউ বলেছেন মূলত জুলাইখার পরিবারের কোন একজন লোক হয়তো বিচার কার্যের সঙ্গে সংশ্লিষ্ট ছিল, আজিজে মিসরের সঙ্গেই এসেছিল, এবং সে এই তাৎক্ষণিকভাবে সুন্দর একটা সমাধান দিলেন। তাফসিরের বেশিরভাগ কিতাবে বলা আছে যে একটা শিশু বাচ্চা ওখানে ছিল, কোনো পাল্টে এনেছিল বা তাদের কাজের মেয়ে ছিল বা তার পরিবার অন্য কারো ছিল, এই মেয়ে, কেউ কেউ বলেছেন যে জুলাইখার বোনের বাচ্চা ছিল, এটা শিশু, যদি শিশু হয় তাহলে এটা একটা আল্লাহর নবীদের একটা মৌজাদার অংশ, শিশুরা অনেক জায়গায় সাক্ষী দিয়েছেন। হযরতে ঈসা আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করলেন, কোরআনের ভাষায় লোকের আগে দেখলো যে মারিয়মের কোলে বাচ্চা, অথচ তার বিয়ে হয় নাই, বিভিন্ন রকম কথা বলতে আরম্ভ করলো, আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিলেন যে তুমি বলো এই বাচ্চাকে জিজ্ঞেস করার জন্য। লোকেরা বলল আমরা বাচ্চাকে কি করে জিজ্ঞেস করি, কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, আমরা এই শিশুর সাথে কি কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ঈসা আলাইহিস সালাম, একদিনের বাচ্চা, তখন মুখ খুলে দিলেন, আলা ইন্নি আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা, আমি হচ্ছি আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা আমাকে কিতাব দান করবেন করেছেন, ওয়া জাআলানি নাবিয়ান, আমাকে আল্লাহ তাআলা নবী করে সৃষ্টি করেছেন, এরকম ভাবে তিনি আরো বললেন, অমরতু বিসসালাত ওয়া যাকাতে মা দুমতু হাইয়া, আমাকে সালাত এবং যাকাতের হুকুম করা হয়েছে আমি যতদিন পর্যন্ত জীবিত থাকব। কোন মাপ নাই, বুজুর্গদের মাপ হয়ে যায়, নবীদের মাপ নাই। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন এখানে পরিষ্কার করালেন যে শিশুদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করেছেন, সাক্ষী দিলেন। ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা, জুলাইখার পরিবারের একজন সদস্য সাক্ষী দিল। এখন সে কোন বিচারক হোক অথবা শিশু হোক, তাফসীরে দুই রকম পাওয়া যায়, সাক্ষী দিল। আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই তার নবীকে এই অন্যায়ের থেকে, এই অপবাদের থেকে রক্ষা করলেন। বোঝা গেল মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে সাহায্য করেন। হযরতে সাহাবায়ে কেরাম যখন আফ্রিকার দেশে গেলেন ইসলাম প্রচারের জন্য, আফ্রিকার বাদশাহ চিন্তা করলো এরা আবার কোন নতুন ধর্ম দাওয়াত দেয়, এদের সঙ্গে যুদ্ধ করে লাভ নেই, জঙ্গলের পাশে এদেরকে থাকতে দাও, রাতের বেলায় বাঘ ভল্লুক সিংহ এসে এদেরকে খেয়ে ফেলবে, ঝামেলা শেষ হয়ে যাবে। আফ্রিকা বিজয়ের সাহাবির নাম কি আবু বায়দা ইবনুল জাররাহ, অন্য একজন সাহাবি, তিনি ওখানে গিয়ে জঙ্গলে একটা মঞ্চ তৈরি করলেন। লোকেরা হাসাহাসি শুরু করলো এখানে মঞ্চ তৈরি করছে কি জন্য। মঞ্চ তৈরি করে তিনি ভাষণ দিলেন, ইয়া হাসারাতিল আরদ, হে জমিনের বাঘ ভল্লুকেরা শুনো, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈনিক, আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য এসেছি, আল্লাহর দিন প্রচারের জন্য এসেছি, আমাদের থাকার জন্য এই জঙ্গলটা দেওয়া হয়েছে, তোরা আমাদের জন্য এই জঙ্গল খালি করে অন্যত্র চলে যা। ইতিহাস পড়ুন, সত্যিকার অর্থে যারা আল্লাহকে ভয় করে, হাসকারকে তার সাদ আজ খোতা তাকওয়া গজিদ, তার সাদ আজ ভয় জিন্ন এংসো হারকে দিদ, ঘোষণা দেওয়া মাত্র বাঘ বাঘের লাইনে, ভল্লুক ভল্লুকের লাইনে, সিংহ সিংহের লাইনে, সাপ সাপের লাইনে, সবগুলো জঙ্গল ছেড়ে চলে গিয়েছিল। আফ্রিকা তারা বিজয় করলেন, ইসলামের পতাকা উড্ডীন হল। এরকম যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে সাহায্য করেছেন। কাজেই বুঝতে হবে মুমিনরা আল্লাহর পথে লড়াই করে, জেহাদ করে, কার উপর ভরসা করে, জাগতিক এই মাল সামান অস্ত্রের উপর ভিত্তি করে নয়। হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে রোম সম্রাটের গোয়েন্দারা আসলো, ওমরের সিংহাসনটা কেমন, অর্ধজাহানের তখন বাদশাহ, তার সিংহাসন কেমন, তার রাজকীয় প্রাসাদটা কেমন, আসলো এসে তারা আসলো ওমর ইবনে খাত্তাব কোথায়, লোকদেরকে জিজ্ঞেস করো তোমাদের বাদশাহ কোথায়, সাহাবায়ে কেরাম বলেন আমাদের বাদশাহ হয় না, আমাদের একজন আমির থাকে। আচ্ছা তোমাদের আমির কি দেখ, তালাশ করছি আমরা, কইছে কিছুক্ষণ পর তালাশ করে বলল যে শুনলাম তার নাকি একটা উট হারাই গেছে, উট তালাশ করতে গেছেন। ওরা চিন্তা করল অর্ধজাহানের বাদশাহ ওমর ইবনে খাত্তাব, যার নামে রোম সম্রাট পর্যন্ত কাঁপে, আর তার উট হারাই গেল, এজন্য কারো চাকরি যায় নাই, আচ্ছা সে কোথায় গেল। তো সাহাবীরা তালাশ করতে লাগলেন, বলো যে এইদিকে চলে গেছে, চলো আমরাও তালাশ করি। কিছু দূর গিয়ে দেখে যে একটা গাছের ছায়ায় লম্বা একজন মানুষ শুয়ে আছে, যখন শুয়েছিল তখন বোধহয় ছায়া ছিল, আস্তে আস্তে রৌদ্র সরে গেছে, এখন রৌদ্র পড়ে গেছে, ঘাম আর ধুলাবল একাকার হয়ে আছে, পাশে একটা উট বাঁধা। বোঝা গেল উট তালাশ করতে ক্লান্ত হয়ে পড়েছেন, উটটাকে বেঁধে একটু বিশ্রাম নিচ্ছেন। সাহাবীরা বললেন ওই লোকদেরকে, রোমানদেরকে, এ হলো আমাদের আমির। আশ্চর্য হল, আর তারা নিজেদের থেকে বলল, ওমর তুমি তোমার দেশের জনগণের নিরাপত্তা দান করেছ, তোমার দেশের জনগণ তোমার নিরাপত্তা দিচ্ছে, আর আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমাদের রাজা বাদশারা বিশাল দেয়ালের ভিতরে থাকে, এরপরে চতুর্দিকে বন্দুক নিয়ে থাকে, এরপরেও কোন ফাঁকে গুলি করে দেয় সেই ভয়ে ঘুমাইতে পারে না তারা। এই জন্য মনে রাখতে হবে, যারা আল্লাহকে ভয় করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাহায্য করেন যুগে যুগে। আজকে বর্তমানে মুসলিম জাতি কেন আল্লাহ সাহায্য পাচ্ছে না, কেন আজকে ইহুদিদের ভয়তে মুসলমান থরথর করে কাঁপছে, এই শিক্ষা এখান থেকে গ্রহণ করতে হবে। মাত্র 70-75 লাখ ইহুদি, ইহুদি আল্লাহর নবীর যুগেও ছিল, এখনো আছে। দেখতে হবে ইহুদি আল্লাহর নবীর যুগে তাদের অবস্থা কি ছিল, এখন তারা কোন অবস্থানে আছে। অনেকে খুব খুশি হয় যখন দেখে তার দরবারে বিশাল সমাবেশ হচ্ছে, লোকজন বৃদ্ধি পাচ্ছে প্রতি বছর, তো খুব খুশি। মুসলমানদের বড় বড় সমাবেশ হচ্ছে, কিন্তু আমাদের তারা আসলে কুফফারদের শক্তির সঙ্গে তুলনামূলক আমাদের শক্তি কতটুকু বাড়ল? আল্লাহর নবীর যুগে ইহুদিদেরকে খায়বর থেকে বহিষ্কার করা হলো, ওমর বিন খাত্তাবের যুগে এসে ইহুদিদেরকে যখন সেখান থেকে বহিষ্কার করা হলো, তখন ইহুদি দাঁড়িয়ে বলল যে ওমর, তোমার নবী তো আমাদেরকে এখানে থাকার জন্য ব্যবস্থা করেছিল, তুমি কেন আমাদেরকে তাড়াচ্ছ এখান থেকে? ওমর বিন খাত্তাব বলেছিল, আল্লাহর দুশমন, সেই দিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি কি বলেছেন তার প্রত্যেকটা অক্ষর অক্ষর আমার মুখস্থ আছে। সেদিন তিনি বলেছিলেন তোমাদেরকে এখানে থাকার জন্য ওই দিন পর্যন্ত অনুমতি দেওয়া হচ্ছে যেদিন পর্যন্ত আল্লাহর মঞ্জুর আছে, কিন্তু সেদিন বেশি দূরে নয় যেদিন তোদেরকে এখান থেকে বহিষ্কার করা হবে। এবং তোকে লক্ষ্য করে আল্লাহ রাসূল বলেছিলেন যে তোকে নিয়ে তোর উঠ এত দূর পর্যন্ত সফর করবে, সফর করতে করতে ক্লান্ত হয়ে পড়ে যাবে। আল্লাহর দুশমন, আজকে সেই দিন, তোদেরকে এখান থেকে বহিষ্কার করা হচ্ছে। যে ইহুদি কয়েকদিন আগে মুসলমানদের কাছে থাকার জন্য প্রাণ ভিক্ষা করছিল, জায়গা চাচ্ছিল, আর আজকে সেই ইহুদিরা মুসলমানদের বাড়ি ঘর দখল করে মুসলমানদের বাড়িঘর গুলোকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দিচ্ছে। পার্থক্য এখানেই, কেন তাদের এই শক্তি আসলো কোথেকে? আল্লাহ তারা বলছেন ইল্লা তানফিরু ইউআযিবুকুম আযাবান আলিমা ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুরুহু শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন, যদি তোমরা শিরিকে বেদাতে আল্লাহর পথে সরে যাও, আল্লাহর দিন কায়েমের জন্য তোমরা যদি প্রস্তুত না থাকো, আল্লাহ তারা তোমাদেরকে ধ্বংস করে এমন এক জাতি সৃষ্টি করবেন যারা তোমাদের মতো হবে না। সেই জন্য আজকের এই আয়াত, ইউসুফ আলাইহিসসালাম কেন দৌড় দিলেন? উনি দেখলেন দরজা বন্ধ, এখান থেকে আমাদের শিখতে হবে, চতুর্দিকে দরজা বন্ধ থাকবে, এর পরেও মুমিনরা ভরসা রাখবে কার উপরে? সেই জন্য আস্তাবাকাল বাবা, ইউসুফ আলাইহিসসালাম দরজা দিকে দৌড় দিলেন, আল্লাহ তারা দরজা খুলে দিলেন। ঠিক তেমনি ভাবে এখনো যদি কোনো ব্যক্তি সত্যিকার অর্থে সম্পূর্ণ শিরিক মুক্ত, তাও এই ভিত্তিকে মান অর্জন করে আল্লাহর উপরে ভরসা রেখে দুনিয়ার কুফফারদের সঙ্গে মোকাবেলা করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাহায্য করবেন। আজকে আমাদের লোকেরা ভয় পাচ্ছে যে আমাদের মুসলমানদের কি আছে? ইহুদিদের কাছে পারমাণবিক বোমা আছে, আমেরিকার লক্ষ লক্ষ বিমান আছে, মেরিন সৈন্য আছে, ভারতের 30 লক্ষ সৈন্য আছে, ইহুদিদের আরো কিছু আছে, এরকম ব্রিটেনের আছে, আমাদের কি আছে? আমি বলি এখনই ভয় পাচ্ছ, দাজ্জাল আসলে কি করবা? দাজ্জালের সত্যি বর্তমানে ইহুদি খ্রিস্টানদের শক্তির চেয়ে বেশি হবে না কম হবে? বেশি হবে। আজকে যারা ইহুদি খ্রিস্টানদের শক্তি দেখে ভয় পাচ্ছে, আমি হলফ করে বলতে পারি দাজ্জালের শক্তি যখন তারা দেখবে, তখন তারা দলে দলে গিয়ে দাজ্জালের দলে যোগ দেবে, ঠিক কিনা? আর আজকেও যারা দুনিয়ার এই সমস্ত কুফফারদের শক্তি দেখে ভয় পায় না, তারা আজকেও মোকাবেলা করবে, কালকেও মোকাবেলা, দাজ্জালের সঙ্গে মোকাবেলা করতে থাকবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য বলেছেন লা তাযালু তায়েফাতুন মিন উম্মতি, আমার উম্মতের একটা দল কিয়ামত পর্যন্ত আল্লাহর দিনের উপর অটল থাকবে, ইউকাতিলুনা আলাল হাক্কি, তারা হকের উপর লড়াই করবে, যুদ্ধ করবে, লা ইয়াদুররুহুম মান খাযালাহুম ওয়ালা মান নাসারাহুম, কে তাদের সাহায্য করলো কে তাদের সাহায্য করলো না তারা এই পরোয়াই করবে না। এই জন্য বাতিলের শক্তি দেখে মুমিনরা ভয় পায় না। আল্লাহর নবীর সাহাবীদেরকে একবার বলা হয়েছে বদরের যুদ্ধে কুফফাররা পরাজিত হলো, পরে তারা চ্যালেঞ্জ করেছিল আবার বদরের যুদ্ধ হবে, আল্লাহ রাসূল চ্যালেঞ্জ গ্রহণ করলেন, কিন্তু কুফফারদের কোনো প্রস্তুতি ছিল না। এই জন্য তারা নিজেদের কাপুরুষতা ঢাকার জন্য মদিনায় খবর ছড়িয়ে দিল মুনাফিকদের মাধ্যমে, ইন্নান নাস কদ জামাউ লাকুম ফাখশাউহুম, যে খবরদার তোমরা বদরে দ্বিতীয়বার যাবে না, অনেক বড় সমাবেশ করা, সৈন্য সমাবেশ করা হয়েছে, গেলে ভর্তা করে ফেলবে। আল্লাহ নবীর সাহাবীরা ভয় পেয়েছিলেন, আল্লাহ নবীর সাহাবীরা আরো খুশিতে মেতে উঠলেন, ফাযাদাহুম ঈমানা, সাহাবায়ে কেরামদের ঈমান আরো বৃদ্ধি হলো, তারা মনে মনে খুশি হলেন, আমরা এটাই চাচ্ছি, আল্লাহর রাস্তায় যুদ্ধ করার সাহস সুযোগ আসছে, আমরা জিহাদ করব, লড়াই করব, আল্লাহ আমাদের সাহায্য করবেন, আমরা শহীদ হয়ে যাব, এই তার আনন্দে মেতে উঠলেন। শেষ পর্যন্ত ওখানে আসলেন, 3 দিন থাকলেন, কুফফাররা আসার সাহস দূরের কথা, ওখান থেকে আরো মক্কা ছেড়ে আর দূরে সরে গেছিল তারা। তন্দে বাদ মুখালিফ সেরা ঘবরায়ো কাব ইয়ে তো চলতি হয় তুঝে উঁচা উড়ানে কে লিয়ে মর্দে মোমিন বাতিল সে হারগিজ খৌফ কা সিকতা নহি সর কাটা সিকতা হয় লেকিন সর ঝুকা সিকতা নহি মোমিনরা বাতিল দেখতে ভয় পায় না আরো তারা ঊর্ধ্বে ওঠার জন্য চেষ্টা করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করে এইজন্য মনে রাখতে হবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের কাহিনী থেকে আমাদের যে শিক্ষা অর্জন করা হচ্ছে এই বাতিল যত বড় শক্তিশালী হোক এবং যত বড় আমাদের বাধা থাকুক না কেন বাধা অপসারণ করার দায়িত্ব কার আমাদের কাজ হচ্ছে আল্লাহর রাসূলের সুন্নাহ মোতাবেক তরিকা মোতাবেক চলা আজকে আমাদের দেশে এই সুফিবাদের ধাক্কায় মুসলমান একদিকে শিরকে চলছে আর একদিকে কয় নফসের জিহাদ বড় জিহাদ জিহাদটাকে ধ্বংস করে দিয়েছে ও আমার ভাইয়েরা এই সুফিবাদের বড় বুজুর্গ ছিল ফুজাইল ইবনে আইয়াস মক্কা মদিনায় থাকতেন ইবাদত করতেন ওই সময় বড় মুহাদ্দিস বড় আলেম আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাই তিনি যুদ্ধ করছিলেন জনাঙ্গনে লোকেরা বলল যে আপনি যুদ্ধ করছেন কষ্ট করছেন আর ফুজাইল ইবনে আইয়াস তো মক্কা মদিনায় থাকে এক রাকাতে লক্ষ রাকাতে সওয়াব পায় এমনি ভাবে আপনি এখানে বসে আছেন পানি পান না ওখানে সে জমজম পানি পান করে সাফা মারওয়া সাই করে বাইতুল্লাহ তওয়াফ করে আপনিও তো করতে পারতেন কেন এই খামাকা কষ্ট করছেন আমার দেশে অনেকে আছে কয় যে ঠান্ডা ইসলাম ইতিহাস পড়ুন তখন আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি চিঠি লিখেছিলেন ফজাইল ইবনে আইয়াসকে ইয়া আবিদাল হারামাইন লা আবসারতানা লা আলিমতা আন্নাকা বিল ইবাদাতি তালাবু হে মক্কা মদিনার আবেদ মক্কা মদিনায় বসে ইবাদত করছো জমজমের পানি খাচ্ছো তাওয়াফ করছো এক রাকাত অক্ষরে সওয়াব পাচ্ছো ঠিক আছে শুনে রেখো তোমার এই ইবাদত গুলো আমার ইবাদতের তুলনায় খেলনা ছলনা ছাড়া কিছুই নয় কারণ মান কানা ইয়াখযুবু খাদ্দাহু বিদমুইহি ফানুহুরুনা বিদিমাইনা তাতাখাদ্দাবু তুমি যখন ইবাদত করতে বসো তোমার জজবা আসে ইবাদত করতে গিয়ে তোমার চোখ দিয়ে পানি বের হয় কান্না আসে গাল ভিজে পড়ে যায় আর শুনো আমাদের যখন ইবাদত করতে যুদ্ধের ময়দানে আল্লাহর দিন কায়েমের জন্য নবী যে যুদ্ধ করেছেন সেই যুদ্ধ করতে গিয়ে নবীর দান্না শহীদ করেছেন সেই দান্না শহীদ করতে গিয়ে আমাদের যেমন জজবা আসে তখন আমাদের চোখের পানি না আমাদের গিরিবার রক্ত দিয়ে আমাদের মাথার রক্ত দিয়ে আমাদের গিরিবা আমাদের গাল ভিজে যায় তুমি যখন ইবাদত করতে বসো তখন আতর গোলাপ সুগন্ধি ব্যবহার করে বসো ঠিক আছে আতর নবী ব্যবহার করেছেন কিন্তু জান্নাতের গ্যারান্টি নেই কিন্তু জেনে রাখো রাহজুসানা বিকাল গোবার আতিয়াবু রিহুল আবির লাকুম নাহনু আবিরুনা আমরা যখন ইবাদত করতে বসি তখন আর আতর গোলাপ না যুদ্ধের ময়দানের ধুলাবালু এবং গায়ের রক্ত মিশে আমাদের সুগন্ধির কাজ করে জেনে রাখো তোমারটার জন্য কোনো গ্যারান্টি না থাকলে আমারটা গ্যারান্টি আছে আল্লাহ রাসূল বলেছেন যে শহীদ যারা আল্লাহর রাস্তায় রক্ত দেয় তাদের রক্ত আলম ধুলাবালু আল্লাহর রাস্তার ধুলাবালু যুদ্ধের ময়দানে ধুলাবালু এবং জাহান্নামের ধোয়া কখনো একত্র হবে না তুমি যখন মারা যাবে তোমার জানাজায় লক্ষ লক্ষ মানুষ হাজির হবে কারণ জগৎ বিখ্যাত বুজুর্গ মরে গেছে জেনে রাখো তোমার জানাজায় লোকের দরকার আছে কারণ তুমি মরে গেছো আর আমার জানাজায় কোনো লোক হবে না কারণ হচ্ছে আমি তো শহীদ শহীদদের জানাজায় গেলে ভয় পাবে কোন সময় আবার জানটা চলে যাবে কোন সময় আবার হামলা হবে জেনে রাখো তোমার জানাজায় লোকের প্রয়োজন আছে আমার জানাজায় লোকের প্রয়োজন নেই কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় জান দেয় তুমি তাদেরকে মৃত্যু বলো না আমি জীবিত আমার জানাজায় তোমার লোকের দরকার নেই এমনি ভাবে তোমাদের ঘোড়াগুলো মান কানা ইয়াতাবু খাইলাহু ফি বাতিলিন ফখুয়ুলুনা ইয়াওমাল কারিহাতি তাতাবু তোমাদের ঘোড়াগুলো তোমাদের হাদিয়া তোহফা তোমাদের ডিব্বা তোমাদের কি আছে পীর হইতে কি লাগে পীর হইতে হইলে একটা ডিব্বা লাগে পানের ডিব্বা একটা লাঠি লাগে কতগুলো আলখাল্লা লাগে কিছু খাদেম খুদ্দাম লাগে এইভাবে কতগুলো পীর হওয়া যায় তোমাদের ঘোড়াগুলো তোমাদের ডিব্বা ডাব্বি আর হাদিয়া তোহফা বস্তা টানতে টানতে ক্লান্ত হয়ে যায় আর জেনে রাখো আমাদের ঘোড়াগুলো যুদ্ধের মাধ্যমে যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে যায় সেজন্য মনে রাখতে হবে আজকে আমাদের ঈমান তাওহীদ ভিত্তিক ঈমান অর্জন করতে হবে এরপরে বাতিলের মোকাবেলা আমাদেরকে স্পষ্টবাদী হতে হবে ইনশাআল্লাহ দেখবেন বাতিল উৎখাত হয়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আজকের এই সূরা ছিল আজকের আয়াত ছিল ওয়াস্তাবাকাল বাবা ইউসুফ এবং জুলাইখা দুজনে দৌড় দিল ইউসুফ আলাইহিসসালাম আল্লাহর উপর ভরসা করে দৌড় দিল, জুলাইকা ইউসুফকে ধরার জন্য দৌড় দিল, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সব দরজাগুলো খুলে দিয়েছিলেন। মুমিনরাও যদি সত্যিকার অর্থে আল্লাহর উপর ভরসা করে সমস্ত বাতিলের মোকাবেলার জন্য তৈরি হতে পারে, যে আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফের জন্য দরজা খুলে দিয়েছিলেন, সে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বাধার দরজা খুলে দিয়ে মুমিনদেরকে সাহায্য করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।